أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايا ماي بارون دايلو الله رنامي والسماء والطارق شفوت أكاشير إبن راتفت جاها عبير بطوها تهار وما أدراك ما الطارق তুমি কি জানো রাত্রিতে যাহা আবির্ভূত হয় উহা কি? উহা উজ্জ্বল নক্ষত্র। প্রত্যেক জীবের উপরেই তত্ত্বাবধায়ক রহিয়াছে। সুতরাং মানুষ প্রণিধান করুক কি হইতে তাহাকে সৃষ্টি করা হইয়াছে। তাহাকে সৃষ্টি করা হইয়াছে সবেগে স্খলিত পানি হইতে। ইহা নির্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্য হইতে। নিশ্চয় তিনি তাহার প্রত্যানয়নে ক্ষমতাবান। যেই দিন গোপন বিষয় পরীক্ষিত হইবে সেই দিন তাহার কোন সামর্থ্য থাকিবে না এবং সাহায্যকারীও নয়। শপথ আসমানের যাহা ধারণ করে বৃষ্টি এবং শপথ জমিনের যাহা বিদীর্ণ হয়। নিশ্চয়ই আল কুরআন মীমাংসাকারী বাণী এবং ইহা নিরর্থক নয়। উহারা ভীষণ ষড়যন্ত্র করে এবং আমিও ভীষণ কৌশল করি। অতএব কাফেরদেরকে অবকাশ দাও, উহাদেরকে অবকাশ দাও কিছু কালের জন্য।